السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা করছিলাম এমন মানুষের দান সম্পর্কে, দানের সব সম্পর্কে, যে মানুষের দান করার মতো কিছু নেই, নিঃস্ব গরিব ফকির দরিদ্র এই মানুষ দানের সব কি করে পেতে পারে, সেই সব কথা আপনারা আগে শুনেছেন। আরো কিছু কথা আছে, তা হচ্ছে যদি আপনি আপনার অমঙ্গল থেকে, আপনার অনিষ্ট থেকে, আপনার মন্দ থেকে মানুষকে দূরে রাখতে পারেন, মানুষকে মানে নিরাপদ রাখতে পারেন, তাহলে পরে আপনার সৎকার সব হবে। কেমন কথা শুনুন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমের উচিত সাদকা করা, প্রত্যেক মুসলিমকে সাদকা। দেখছেন, এই হচ্ছে সাদাকা, এ হচ্ছে সাদাকা, যে কোনো জিনিস দিয়ে সাদাকা করা যায়, আলু পেঁয়াজ গম বাড়িতে যা থাকবে, আপনার যা আছে আপনি তাই দিয়ে সাদাকা করুন। তাহলে সাদাকা কিছু আছে ফরজ, কিছু আছে নফল। যাদের যারা গরিব বড় লোক তারা ফরজ সাদকা দেয়, জাকাত দেয়, ওষুধ দেয় ইত্যাদি, আর যাদের ফরজ নয় তারা নফল সাদকা করবে। গরিবকে করতে পারে, বড় লোককেও করা যায়, তাই না? বড় লোককে যদি আপনি খাওয়ান তো সাদকা হবে, কিন্তু গরিবকে করাই হচ্ছে উত্তম। প্রত্যেক মুসলমানের উপরে সাদকা আছে। কাল আর আইতা ইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, যদি সাদকা করার কিছু না পায় তাহলে কি করবে সে? তার মানে তার কিছু নেই, তার গাছ নেই, তার লেবুর গাছ নেই, তার পেয়ারা গাছ নেই, তার মরিচের গাছ নেই, যে মরিচ দুটো দিয়ে সাদকা করা যাবে নেই, তাহলে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদদাক, নিজের হাত দুটি দিয়ে কাজ করবে, পরিশ্রম করবে, মেহনত করবে, লেবারি করবে, লেবারি করার পর যে পারিশ্রমিক পাবে, যে মজুরি পাবে, সেই মজুরি নিজে খাবে এবং গরিব মানুষকে সাদকা করবে। কাল আর আইতা ইল্লাম ইয়াসতাতি, রাসূলুল্লাহ, যদি মনে করেন সে লোক পারল না, ক্ষমতা নেই কাজ করার, তাহলে এমন তো হতে পারে সে বয়স হয়ে গেছে আর বেচারি কাজ করতে পারবে না মাঠে খেতে, তখন কি হবে? বললেন, ইউইনুজাল হাজাতিল মালহুফ, অভাবী মানুষের বা যে মানুষের সাহায্যের দরকার সে মানুষের সাহায্য করবে। কোন মানুষের সাহায্য দরকার? যেমন অন্ধ, অন্ধ মার্কেটে যাবে কি বাথরুমে যাবে কি রাস্তা পার হবে, তার সাহায্য দরকার আছে না? তার সাহায্য করবে। একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাহায্যের দরকার, তাকে সাহায্য করবে। একজন বৃদ্ধ মানুষ, তার ছেলে মেয়ে নেই, একা বেচারি থাকে, তার সাহায্যের দরকার, হাসপাতালে যেতে হবে, কোথায় যেতে হবে, কি খাওয়া দাওয়া, কি যাই হোক রান্না করতে হবে, কি পানি এনে দিতে হবে। এই যে এই শ্রেণীর যারা সাহায্যের মুখাপেক্ষী, সাহায্যের মুখাপেক্ষী ব্যক্তি সাহায্য করবে, এটা হবে সাদকা। কাল আরাইতা ইল্লাম ইয়াসতাতি, ইয়া রাসূলুল্লাহ, যদি তাও না পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামুরু বিল মারুফি আবিল খাইরি, সে সৎ কাজের আদেশ দেবে, মঙ্গল কাজে আদেশ দেবে, এটাই হবে তার জন্য সৎকার। কাল আরাইতা ইল্লাম ইয়াফআল, সাহাবীও কম না, সাহাবীও ছাড়ছেন না, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও না করতে পারে, ভয় লাগে, কারণ সবসময় তো ভালো কাজের আদেশ দেওয়া কঠিন। আজকে আমি জুমার সময়ে, জুমার খুতবা চলছিল, সেই সময়ে দুটো মানুষকে আমার চোখের সামনে দেখেও কিছু বলতে পারিনি, করতে পারিনি। একজন এমন লোক যে দাঁত মেজেই যাচ্ছে, আর একজন এমন লোক যে তখন খুতবা শুরু হয়নি, ভুল বললাম, খুতবা শুরু হয়নি তখন, কোরআন পড়ছে, তো কোরআন পড়ছে পাতা উল্টাচ্ছে, এইভাবে থুতু নিচ্ছে আর উল্টাচ্ছে, থুতু নিচ্ছে আর উল্টাচ্ছে। আপনারা কি করেন? আপনারা কেউ করেন এরকম? কোরআনের পাতা যখন উল্টান তখন কি থুতু দিয়ে উল্টান? কেউ থাকতেও পারেন, কিন্তু এই এই যে থুতু, এই লালা, এই লালাতে গন্ধ আছে, এই লালাটা আপনি পছন্দ করবেন? যদি আমি নিয়ে আপনার মুখে লাগিয়ে দিই পছন্দ করবেন? খারাপ লাগবে। তাহলে কোরআনের পাতায় আপনি আল্লাহর বাণী, আল্লাহর প্রতি আপনার সম্মান শ্রদ্ধা কোথায়? যে আপনি কোরআনের পাতা, আর কোরআনের পাতা নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। কিন্তু বলার ক্ষমতা রাখলাম না, পারছি না। সে সময় মানে এমন লোক যে বললে পরে ডেকে যাবে এই ভয় হচ্ছে। অবশেষে পরিশেষে না বলে পারলাম না, কিন্তু আরেকজনকে বলতে পারলাম না। তো যদি আপনার হিম্মত থাকে, হিম্মত থাকার কথা বটে, কারণ রাসূলুল্লাহ যে ব্যক্তি কোন আপত্তিকর কর দেখবে আপত্তি করতে হবে, হাত দিয়ে আপত্তি করতে হবে, এই এটা করা হবে না। এই যে ইপটিজিং এর ব্যাপারগুলো দেখছেন, কত মানুষ খুন হয়ে যাচ্ছে হাত দিয়ে বাধা দিতে গিয়ে, মুখ দিয়ে বাধা দিতে গিয়ে খুন হয়ে যাচ্ছে। কিন্তু যে বেচারি মিসকিন সে কি করবে, না পারলে আলাদা কথা, কিন্তু পারলে পারত পক্ষে হাত দিয়ে বাধা দিতে হবে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা করা ছাড়া উপায় নেই। কিন্তু তুমি যদি করো তাহলে তোমার সাদাকা হবে, ভালো কাজের আদেশ দিলে কিংবা মন্দ কাজে বাধা দিলে, এই যে ইপটিজিং ইত্যাদি। তাহলে তারপরে সাহাবি বললেন, আরাইতা ইল্লাম ইফআল ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভালো কাজে আদেশ দিতেও না পারে তাহলে? কাল ইউমসিকু আনিশ-শাররি ফা ইন্নাহা সাদাকা, সে ব্যক্তি নিজে খারাপ কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না, অথবা মানুষের প্রতি কোন অন্যায় আচরণ বা অত্যাচার করবে না, এটাই হবে তার জন্য সাদাকা। দেখছেন সাদকা, সাদকা করার কত ব্যাপক অর্থ। আপনি সাদাকা যেভাবে হোক করতে পারেন। আবু জার বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইউল আমালি আফদাল, কোন আমল সব থেকে শ্রেষ্ঠ? কালা আল ইমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিল, বললেন ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ সব থেকে শ্রেষ্ঠ আমল। কুলতু আইয়ুর রিকাবি আফদাল, বললাম কোন গোলাম আজাদ করা বা কোন দাস মুক্তি করা, মুক্ত করা সব থেকে শ্রেষ্ঠ? কালা আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানা, বললেন যে যে দাস বা যে দাসী ভালো এবং সব থেকে দামি সেইটাই মুক্ত করা সব থেকে ভালো। কুলতু ফাইল্লাম আফআল, আমি যদি করতে না পারি? কাল তুইনু সানিআন আও তাসনা লি আখরাক, তুমি কোন কারিগরের সহযোগিতা করবে অথবা যে কারিগর নয় তার কাজ করে দেবে। এই কথাটা বুঝতে পারলেন? কারিগরের সহযোগিতা করা মানে, আমাদের বাংলাতে একটা কথা আছে, বসে থাকি না বেগার যাই, তার মানে কি আবুল বাশার? বাংলায় যে বলা হয় বসে থাকি না বেগার যাই, মানেটা কি? আমার কাজ নেই তো বসে থাকার চেয়ে এটা ভালো বেগার যাওয়া। বেগার যাওয়া মানে কি? তারও কাজ করে দেওয়া ফ্রিতে, ফ্রিতে কাজ করে দেওয়া বেগার যাওয়া বলে। বলে বেগার খাটলাম, তার মানে একজনের কাজ করলাম ফ্রিতে। তো বসে থাকি না বেগার যা, বসে থাকে সময় নষ্ট করে লাভ নেই, বরং একজন যদি উপকার হয় তো হোক। তো কি করতে হবে? কারিগরের সহযোগিতা করো। যে কোনো কারিগর, যেমন ছুতোর, সে কাঠের কিছু বানাচ্ছে, তার সহযোগিতা দরকার আছে, সহযোগিতা করেন। একজন মেকানিক, সে গাড়ি বানাচ্ছে, পয়সা লোভে না, এমনি বসে আছি চল করে দি, হ্যাঁ হাতুড়িটা দাও, হাতুড়িটা দিলেন, এটা দাও ওটা দাও, সহযোগিতা করলেন। কিংবা যে কারিগর নয় তার, আপনি এক বন্ধুর বাড়িতে গেলেন, দেখলেন দরজাটা এইভাবে লটকে আছে, দরজা লটকে থাকে, এক কি লাগবে, একটা কিয়া লাগবে কিংবা ওই যে কবজা লাগবে, তো সে বেচারি জানে না। আপনি বলে এটা একটা কিলা লাগবে, কিলা আছে? হ্যাঁ আছে। ভাই কি পারো, জানি না, করতে জানি না, কি করতে কি হয়ে যাবে, ভেঙে যাবে, হ্যাঁ আমাকে দাও। আপনি করে দিলেন, নিজে থেকে করে দিলেন। যে আপনি কারিগর, আপনি মেকানিক, আমার এলেন হঠাৎ করে আমার গাড়ির কাছে এলেন, হ্যাঁ হুজুর এই গাড়িটা এমন কেন? এই দেখেন এই অবস্থা হয়ে আছে। ও হুজুর দেন, আমি ঠিক করে দিই। যে আপনি গাড়িটা নিয়ে, আপনি ঠিক করে দিলেন, আপনার পয়সা নেওয়ার নিয়ত নেই। এ হলো কি? আপনার জন্য সাদাকা, মানুষের উপকার হলো না? মানুষের উপকার যখন হবে তখন আপনি সেটা সাদাকা গণ্য করবেন। কুলতু ইয়া রাসূল আল্লাহ, রাআইতা ইন দাউফতু আম বাদিল আমাল, ইয়া রাসূল আল্লাহ, যদি আমি এরকম কাজ করত, যদি দুর্বল হয়ে পড়ি, না পারি, তাহলে কি হবে? কালা তাকুফু শাররাকা আনিন নাস, তুমি তোমার অত্যাচার থেকে মানুষকে দূরে রাখবে, মানুষকে নিরাপদে রাখবে, তুমি কোনো মানুষকে কষ্ট দেবে না, তাহলে ফাইন না সাদাকা তুম মিনকা আলা নাফসিক, তাহলে এটাই হবে তোমার পক্ষ থেকে তোমার নিজের জন্য সাদাকা। আল্লাহু আকবার। কিছুই করতে না পারলে তুমি খারাপ কাজ করো না, বলে আমরা নিশ্চয়ই বলি যে পাপ পুণ্য করতে না পারলে পাপ করো না, তারও বাঁচার পথ আছে। আর তুমি পুণ্যও করতে পারবে না, উল্টে পাপ করবে, তাহলে নিশ্চয়ই খবর আছে। যাই হোক, এ হলো কি, যে মন্দ থেকে দূরে থাকা বা অপরকে অত্যাচার থেকে মুক্ত রাখা, এটা হলো আপনার জন্য সাদাকা। আর এক প্রকার সাদাকা বলছি, গাছ লাগানো, গাছ লাগানো সাদাকা। গাছ নিজের জন্য লাগালে কিংবা আপনি এমনি লাগালে, রাস্তার ধারে রাস্তার পিডব্লিউ জায়গাতে, যেখানে সরকারের জায়গায় লাগিয়ে দিলেন গাছ, তাল গাছ হোক, খেজুর গাছ হোক, যে কোনো গাছ। গাছের গুরুত্ব আপনারা জানেন, গাছ আমাদের প্রাণ। এই জন্য বলে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান গাছ বাঁচান, জান বাঁচান। কেন? যেহেতু গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে ফল দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, তাই না? ফুল দেয়, ফল দেয়, সৌন্দর্য দেয়, ছায়া দেয়, আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন তৈরি করে কে? এই গাছে। এই জন্য গাছ লাগান গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগানোর গুরুত্ব আছে, আমাদের শরীয়তে গুরুত্ব আছে, হাদিসে আছে যে কেয়ামতের সুর ফুঁকে দেওয়া হয়েছে, সুর ফুঁকে দেওয়া হয়েছে। আপনি জানছেন যে কেয়ামত খাড়া হয়ে গেছে, কিন্তু আপনার হাতে একটা গাছের চারা আছে, যদি পারো তো সেই গাছের চারাটি লাগে। এখন চারা লাগিয়ে কি হবে? তো কেয়ামতের ফুঁক হয়ে গেছে, এখন এখন তো কেয়ামত হবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পারো তাও তখনই তুমি গাছটি লাগিয়ে দাও, তার কারণ গাছ লাগানোর এত উপকারিতা। কেয়ামত কায়েম হয়ে গেলেও তুমি গাছটা লাগিয়ে দাও, কত উপকারিতা, বুঝতে পারছেন? যে ব্যক্তি কোন বড়ই গাছ কেটে ফেলবে, সৌদি আরবে বড়ই গাছটাই হচ্ছে বড় গাছ, আপনারা জানেন বড়ই গাছ, বাবলা গাছ। আর আমাদের দেশে তো কত রকমের গাছ, আলহামদুলিল্লাহ আমাদের দেশ এক প্রকার জান্নাত, তো সেখানকার কথা আলাদা। কিন্তু এখানে হাদিসে আছে যে ব্যক্তি বড়ই গাছ খাম খা কেটে ফেলবে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, বুঝতে পারলেন? তো শাস্তি, গাছ কাটার শাস্তি আছে, ফালতু গাছ কাটা যাবে না, আর অন্যায় করে চুরি করে তো যাবেই না, সেটা তো আলাদা কথা। গাছ কাটার এত গুরুত্ব আছে। এবার গাছ লাগালে পরে কি বললাম, গাছ সবচেয়ে যেটা বেশি উপকারী সেটা হচ্ছে কি, অক্সিজেন তৈরি করে। গাছ আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আর সেটা গাছ গ্রহণ করে, ফলে আমাদেরকে নতুন করে অক্সিজেন দেয় আল্লাহ আকবার। এই জন্য অক্সিজেন শেষ হয় না, যেমন পানি শেষ হয় না, পানি শেষ হবে কেন? পানি খাচ্ছেন আবার বেরিয়ে যাচ্ছে, সেটা বাষ্প হয়ে যাচ্ছে, আল্লাহ সেটাকে সংশোধন করে আবার আকাশ থেকে, আল্লাহ আকবার, ওয়াসসামায়ে যাতের রাজে, ফিরিয়ে ফিরিয়ে, এই যে সার্কুলার ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন, ঠিক অক্সিজেনও তাই। সুতরাং গাছের কি আছে, গুরুত্ব আছে। এই জন্য গাছ যদি কেউ লাগায়, নিজের জন্য হোক পরের জন্য হোক, তো গাছে উপকারিতা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। যে ব্যক্তি কোন ফল গাছ লাগাবে, সেই ফল গাছ থেকে যাক যে ফল খাওয়া হবে, যেমন করেই খাবে, খাক পাখিতে, খাক চুরি করে খাবে, খাক, হ্যাঁ, তাহলে পরে কি তার সাদাকা হবে, সেটা তার সাদাকা করা হবে। আচ্ছা মনে করেন বাগানের গাছ, বাগানে ফল ধরে আছে, আপনার কাছে খাওয়া যায়? কারো বাগানে ফল ধরে আছে, কারো মাঠে সবজি ফল ধরে আছে, তো আপনি তার বিনা অনুমতিতে খেতে পারেন না? খিদে লাগলে, খাবার না থাকলে খেতে পারেন, কিন্তু পকেটে ভরতে পারেন না, বুঝতে পারলেন? এই যে সরকারি বন মনে করুন, যেমন সরকারি জঙ্গল যেগুলো, তারপরে এই যে গাছ দেখছেন রাস্তার ধারে ধারে, বালাদিয়ার গাছ, সেখানে খেজুর ধরে থাকে, কত সুন্দর সুন্দর খেজুর, নেবার লোক নেই, ঝরে ঝরে পড়ে, নষ্ট হয়, পাখিতে খায়, নষ্ট হয়। আপনার জন্য খাওয়া যায় না যায়? খাওয়া যায়, যদি বলেন আমি পেরে নেবো, আমি ব্যবসা করবো, তাহলে কিন্তু অনুমতি নিতে হবে, আর না ধরবে এমনি আপনাকে, পুলিশে ধরবে, বুঝতে পারলেন? আমি আমাকে ঠকেছিলাম জামে ইসলামেতে, মদিনা ইউনিভার্সিটিতে, খেজুর ধরে আছে, কেউ খায় না, কেউ পারে না, ঢিল মেরে পাচ্ছি, আর চলে এলো পুলিশ, হ্যাঁ তুমি, হ্যাঁ চলো, কি ব্যাপার, বলছি কেন তুমি ঢিল মারছো, খেজুর খাচ্ছি, পড়ে আছে এমনি, বলছে না মাইজুস, মাইজুস খালাস, মা কুন্না নাদ্রি আলহিন্দারাই না খালাস, হ্যাঁ তুই বল খাওয়া দাওয়া এরকম করবো না, ঠিক আছে আর করবো না, বুঝতে পারছেন? খেজুর এমনি ফালতু, এমনি এতে পার্কে লাগানো আছে, সে পার্ক থেকে আপনি খাবেন, তার অনুমতি নেই, কারণ সৌন্দর্য, আর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই জন্য যাই হোক, তো মা সুরেকা মিনহু, যদি আপনার যে গাছ লাগিয়েছেন সেই গাছ থেকে কেউ চুরি করে নিল, তাও আপনার জন্য কি সাদাকা। ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। আর যেভাবে মানে যদি কেউ কম করে দেয়, সেখান থেকে ফল ফসল কম করে দেয়, যে কোনোভাবে ন্যায় গ্রহণ করে, তাহলে আপনি সেটা কি পাবেন? সদকার স্বভাব পাবেন, কারণ লাগিয়েছেন আপনি, যদি সদকার স্বভাব পাবেন তাহলে শর্ত কি? নিয়োগ থাকতে হবে। ব্যাস, অন্য বর্ণনায় আছে ফালা ইয়াগরিসুল মুসলিমু গারসান ফায়াকুলু মিনহু ইনসান, যে মুসলিম কোন গাছ লাগাবে সেখান থেকে কোন মানুষ খাবে, ওলা দাব্বা কিংবা পশু পাখি খাবে, পশু খাবে, ওলা তায়ের কিংবা পাখি খাবে, ইল্লা কান আলাহু সাদাকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেখান থেকে সে যদি কিয়ামত পর্যন্ত গাছটা থাকে তাহলে সে সাদকা পাবে, তার জন্য সেটা সাদাকা হয়ে যাবে। অনেক বর্ণনায় আছে লা ইয়াগরিসু মুসলিমুন গারসান ওয়ালা ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসান ওয়ালা দাব্বা ওয়ালা শাই ইল্লা কানাত লাহু সাদাকা। সুতরাং গাছ লাগানোতে যত্নবান হওয়া উচিত, যে কোনো ফল হোক, ফুল হোক, যে কোনো গাছ, গাছ হচ্ছে একটা প্রাণ, সেই প্রাণকে আপনি সতেজ করে রাখবেন। যদি আপনার অভ্যেস হয় এরকম গাছ লাগানো, ফুল গাছ লাগানো, যেখানে গাছে দেখবেন তো একজন গাছ লাগানোর নেশা থাকে, আপনি দেখবেন খেয়াল করে গাছ লাগানোর নেশা থাকে, সে জানে না জায়গাটা কার, লাগিয়ে দিল বাস, ফুল গাছ লাগায়, তারপরে ফলের গাছ লাগায়, তো কাঁঠাল গাছ, আম গাছ, আমাদের দেশে তো আম কাঁঠালের গাছ তো এমনি যেখানে সেখানে পাওয়া যায়, তুলে এনে ভালো জায়গায় লাগিয়ে দিল, তারপরে নারকেল গাছ 10 টাকা দিলে একটা নারকেল, আপনার দেশে কত দাম যাই না, যাই হোক, আমরা তো আমি লাগিয়েছি, আমি এক জায়গায় লাগালাম, আমাদের মসজিদে লাগলাম মাত্র 10 টাকা, 20 টাকা দাম, একটা নিয়ে এসে লাগিয়ে দিলাম, এখন সে বিশাল অনেক নারকেল দিচ্ছে। তো এগুলো কি হবে? সাদাকা, আপনার দান হবে, বিনা পয়সায় দান। এইভাবে যদি গাছ লাগান তাহলে আপনার সেই গাছ থেকে আপনার বিনা পয়সার সদকা চলতে থাকবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আহিয়া আরদান মাইতা ফালাহু মিনহা ইয়ানি আজরান ওয়ামা আকালাতিল আওয়াফি মিনহা ফাহুয়া লাহু সাদাকা। এমন একটা জায়গা পেল যে জায়গায় এমনি পড়েছিল, সেই বেচারি এমনি কুড়িয়ে কুড়িয়ে ঘেরে গাছ লাগালো, সুন্দর সেখানে বাগান হয়ে উঠল। অবশ্য সেই যুগের কথা ছিল, এই যুগে তার উপায় নেই, এই যুগে তো কেউ না কেউ মালিক আছে, কেউ না সরকার মালিক। আপনি হয়তো সরকারি জায়গায় করেন, সাময়িকভাবে করা যায়, সরকার যখন জানতে পারবে জায়গায় তাদের, তখন কিংবা কারো হিংসা হবে, খুঁজে দেবে থানাতে এখানে ওখানে, তখন আপনি সেখান থেকে বঞ্চিত হবেন। কিন্তু সেই জায়গাটা যে মরুভূমি ছিল আর আপনি বাগান রূপে তৈরি করলেন, তো আপনার নিশ্চয়ই এটা বিশাল স্বভাব হবে, সেখান থেকে পশু পক্ষী খেলে, মানুষ খেলে, ছায়া পেলে সদকা হবে। বেশ, এবার অন্য কথায় যাই, আর কিসে সদকা আছে হুজুর, এমন কোন কাজ আছে যেটা সদকা হয় সদকা না করে? হ্যাঁ, আপনি যদি আপনার পরিবারকে খাওয়ান, পরিবার বলতে সবার কাছে পরিবারকে বউ, বউ বউকে যদি আপনি খাওয়ান তাহলে তাতেও আপনার সাদাকা আছে, কিন্তু নিয়ত থাকতে হবে। বউকে খাওয়ানো কি ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব, ওয়াজিব পালন করবেন আপনি সব পাবেন। দেখছেন, মশার মায়ের মতো নিজের ছেলেকে দুধ পান করাবে আর ওদিকে বেতনও পাবে। তা আপনি আপনার বউ, আপনি বউ পোষছেন আপনার নিজের জন্য, সে আপনার খেদমত করে, তার সঙ্গে আপনি আপনার জীবনের মিলন সুখ উপভোগ করেন, অথচ তাকে খাওয়ালে আপনি সব পাবেন। আল্লাহ আকবার, নিয়ত রাখলে সব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আনফাকা আর-রাজুলু আলা আহলিহি নাফাকা ইহতাসিবুহা, যদি কোন স্বামী তার স্ত্রীর পেছনে খরচ করে সওয়াবের আশাতে, ফাহিয়া লাহু সাদাকা, তাহলে তা তার জন্য সাদাকা হবে। এক গ্লাস পানি খাওয়ান, তাহলে তো হুজুর এ তো বউ পাগলামি হবে। না, বউ পাগলামি করতে বলছি না, আমি বলছি যে আপনার স্ত্রী ব্যস্ত আছে, তা পানির দরকার, সে চাইতে পারছে না, সে আপনাকে হুকুম করছে না, সে আপনাকে মানে, সে আপনাকে শ্রদ্ধা করে, সে আপনাকে সিজদা যোগ্য মনে করে, আপনাকে হুকুম করতে পারছে না, আপনার বিবেক বলছে পানি খাবে বা পানি চাচ্ছে বা একটা জিনিস চাচ্ছে, আপনি সহযোগিতা পানি খাওয়ালেন, এটা কি হবে? তার জন্য সাদাকা হবে। তার মানে এই নয় যে বউ যা বলবে তাই এনে দিতে হবে। এখন বলছে বউ ভাত ভাত দেবেন, ঠিক আছে, বউ বলছে ভাত খাওয়ানো, আমি হামবার্গার খাবো, আর আপনার যদি ক্ষমতা না থাকে দিয়ে আপনি সবের উদ্দেশ্যে হামবার্গার কিনে দিলে আপনি সব পাবেন ঠিকই, কিন্তু নিজেদের একটা সামঞ্জস্য রেখে তো চলতে হবে, তাই না? তো বউকে সেরকম হতে হবে আর স্বামীকেও সেরকম হতে হবে, তবে না স্বভাব হবে। এখন যদি আপনি খাওয়ান তাহলে তাতে যদি নেকির আশা করেন তাহলে পরে নিশ্চয়ই সেটা সাদাকা। আর আমরা যারা বিদেশে আছি সবাই সবাই কেউ না কেউ নিজের বউয়ের জন্য আছে, না হয় মা বাপের জন্য আছে, না হয় ছেলে সন্তানের জন্য আছে, না হয় ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করার জন্য আছে, আর না হয় উপযুক্ত বোনের বিয়ে দেওয়ার জন্য আছে, আর না হয় এই সবগুলোর জন্যই আছে। নিজের পেটের জন্য কেউ বিদেশ আসেনি, ঠিক না ভুল? নিজের পেটের জন্য কেউ বিদেশ আসেনি, শুধু নিজের পেটটা হলে কেউ এত কষ্ট করত না। সবাই সুখে নেই এখানে, আর সবাই সুখে নেই, বিশেষ করে যাদের ফ্যামিলি নেই তার কোথায় সুখে আছে? বেতন যদিও 5,000 পায়, যদি ফ্যামিলি সঙ্গে না থাকে কিসের সুখ আছে? সুতরাং নিজের পেটের জন্য না, নিশ্চয়ই কোনো না কোনো কারণা কারো ভরণ পোষণ করার জন্য আছে। কেউ বলছে আমার বৃদ্ধ মা বাবা কি খাবে, কেউ বলছে আমার ছোট ছোট ভাই বোনরা কি করে মানুষ হবে, বোন উপযুক্ত হয়েছে তা কে বিয়ে দেবে? হুজুর একজনকে জিজ্ঞেস করছি কি বিয়ে শাদী করলেন, হুজুর বিয়ে করবো কি, এখন বোনের বিয়ে দেবে, দুটো বোন আছে এখনো। বলুন কত ধৈর্যের দরকার, কত বছরের দরকার যে বোনদের বিয়ে দেবে তবে সে নিজে বিয়ে করতে পারবে। আর নিজে বিয়ে করতে পারবে না এমন না, করছে না বা তার ঘরের লোক দেবে না। কেন দেবে না জানছে, ছেলের বিয়ে দিলে পরে বউ তখন বুদ্ধি দেবে আর ছেলে কেটে পড়বে, ফলে মেয়ের বিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, তাই ছেলের বিয়ে দেব না মেয়ের বিয়ে না দিয়ে, এরকমই হয়। আর অনেকে স্বেচ্ছায় বিয়ে করে না, সে জানছে যে আমি বিয়ে করলেও আমি কিন্তু সরব না হটব না, তবুও এই ভয়ে যে বলা যায় না, কারণ বুঝতে পারছেন তো রাজ্য চালাইকে রাজা আর রাজা চালাইকে রাজা চালায় রানী, রানী মা এসে, রানী মা না রানী এসে তাকে কিভাবে চালাবে সে নিজেই জানে না। সুতরাং এই জন্য বিয়ে করে না, কত বড় মেহনত, কত বড় দুঃখ, কত বড় কষ্ট, কত বড় যৌন যন্ত্রণা এবং কত বড় মানে এনি এখানে আপনি দেখেন কত এই রোদে বৃষ্টিতে মানুষ কাজ করছে। আর দেশের লোক এমনও আছে যে সে নিজে জানাতে পারছে না, জানাচ্ছে না যে আমি কি কাজ করি, সেখানে ভাবছে বাবা চাকরি করে, সৌদি আরবে চাকরি করে, পয়সা ফোটানি আপনি পাঠাচ্ছেন ছেলের জন্য, গ্যালাক্সি পাঠাচ্ছেন ছেলের জন্য, মোটরসাইকেল পাঠাচ্ছেন, ভাবছে কি যে আমার বাবা বিশাল চাকরি করে কিন্তু কত কষ্ট করে আমাকে গ্যালাক্সিটা দিয়েছে সেটা ভেবে দেখবার সময় পায় না, কারণ আপনি বলেন না, আর বললে আপনি ছোট হয়ে যাবেন, এই জন্য আপনি কত কষ্ট বরণ করছেন। এই জন্য জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে জিহাদ। শুনুন হাদিস, শুনুন, আবু হুরায়রা বলছেন বাইনামা নাহনু জুলুসুন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক জায়গাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সময় বসেছিলাম, ইজতালা আলাইনা শাব্বুম মিনাস সানিয়া, সানিয়া থেকে একটা যুবক বেরিয়ে এলো, ফালাম্মা রাআইনাহু বিআবসারিনা কুলনা লাউ আন্না হাযা শাব জাআলা শাবাবাহু ওয়া নাশাতাহু ওয়া কুওয়াতাহু ফি সাবিলিল্লাহ, এত সুন্দর যুবক, হাট্টা গোট্টা গোলগাল চেহারা, বললেন যে এই যুবক যদি তার যৌবনকে, তার শরীরের শক্তিকে, শক্তিমত্তাকে আল্লাহর রাস্তায় দিত, মানে জেহাদে দিত, তাহলে কতই না ভালো হতো। সামিয়া মা কালাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেটা বলাবলি করলাম রাসূলুল্লাহ কানে চলে গেল, রাসূলুল্লাহ শুনতে পেলেন, কাল ওয়ামা সাবিলুল্লাহ ইল্লা মান কুতিল, কেতাল ছাড়া, লড়াই ছাড়া কি আর সাবিলুল্লাহ নেই, লড়াই ছাড়া কি আর সাবিলুল্লাহ নেই, জেহাদ নেই, জেহাদ তো বহু রকমের আছে। শোনো, মান সাআ আলা ওয়ালিদাইহি ফাফি সাবিলিল্লাহ, যে তার মা বাপের ভরণ পোষণ করার জন্য উপার্জন করে, চেষ্টা করে, মেহনত করে, সে আল্লাহর পথে জেহাদ করে। ওয়ামান সাআ আলা আয়ালিহি ফাফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি তার ছোট ছোট ছেলে মেয়েদের মানুষ করার জন্য উপার্জন করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সে আল্লাহর পথে জেহাদ করে। ওয়ামান সাআ আলা নাফসিহি লিয়ানফাউহা ফাফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি হালাল খাওয়ার জন্য, যে আমি হালাল খাবো হারাম খাবো না, সেই জন্য সে মেহনত করে, হারাম পথে যায় না, অসৎ উপায়ে কামাই করে না, হারাম ব্যবসা করে না, বরং নিজের হাতের কাজ করে খাবো, সে নিজের আল্লাহর রাস্তায় থাকে। ওয়ামান সাআ আলা তাকাসুরি ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, আর যে ধন বাড়াবার জন্য, ধন বৃদ্ধি করার জন্য মেহনত করে, পরিশ্রম করে, গাধার মতো খেটে বেড়ায়, সে শয়তানের পথে থাকে, তার কোন প্রয়োজন নাই। প্রয়োজনটা কি? আমি ধন বাড়িয়ে যাব, ধন বাড়ব, কত কবর পর্যন্ত ধন বাড়াক, আল্লাহ কুমত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর যাওয়া পর্যন্ত বাড়াতে থাকো, বাড়াতে থাকো, কবরে গেলে তোমার এই বাড়ানিগুলো খাবে কে? কার জন্য বাড়াচ্ছ? তোমার ভবিষ্যতের ওয়ারেসদের জন্য। তুমি লাভটা কি করলে? যদি কেউ এইভাবে করে, হারাম হালাল না দেখে শুধু মাল হোক, ধন হোক, কোথেকে আসছে দেখার দরকার নেই, এ হচ্ছে শয়তানের রাস্তা। আমি যেটা বলতে যাচ্ছিলাম, পরিবার পরিজন বর্গকে মানে মানুষ করার জন্য, তাদেরকে মানে ভরণ পোষণ করার জন্য, বিশেষ করে এই মেয়ে মেয়ের বিবাহ দেওয়ার জন্য, তারপরে এই মেয়েটার বিয়ে দেবো, তারপর হচ্ছে চলে যাব, এই মেয়েটাই মাত্র এখন বিয়েটা হয়ে গেলে, বিয়ে ঠিকঠাক হয়ে গেলে বিয়ের খরচপাতি, বিয়ের আমাদের দেশে তো খরচ বুঝতে পারছেন, খরচ এদেশেও আছে, কিন্তু এদেশে করে ছেলেরা, আমাদের দেশে করে কারা, মেয়ে পক্ষ, এই চলে যাব। মেয়ের বিয়ে দেওয়া কিংবা বোনের বিয়ে দেওয়া বিশাল কঠিন, আর মেয়ে পালন করা, কন্যা বা বোন প্রতিপালন করার কত ফজিলত জানেন? একটা হাদিস শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাআতনি মিসকিনা তাহমিলু ইবনাতাইন লাহা, আমা আমি বাড়িতে ছিলাম, রাসূলুল্লাহ বাড়িতে ছিলেন না, সেই সময় একজন মিসকিনা, একজন মিসকিন মেয়ে এলো তার দুটো মেয়েকে কোলে করে নিয়ে, ছোট ছোট দুটো মেয়ে, ফা আতআমতুহা সালাসতা মারাত, আমার বাড়িতে কিছু ছিল না, তবে তিনটে খেজুর দিলাম, তিনটে খেজুর, বলুন তো কি হয় তাতে, একটা মানুষেরও মুখ থেকে গলায় নামে কিনা, তিনটে খেজুর, যাই হোক মোটা মোটা বড় খেজুর ছিল হয়তো, তিনটে খেজুর দিলাম, মেয়েটা করল কি, একটা খেজুর বড় মেয়েকে দিল, একটা খেজুর ছোট মেয়েকে দিল, আর একটা খেজুর নিজে খাবো বলে এই মানে উদ্দেশ্য করেছিল। ইতিমধ্যে মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে খেজুর খেয়ে শেষ করে ফেলল, খিদাই ছিল, খিদে খেয়ে ফেলল, আর ও যেমনি খেতে যাবে সেই সময় দুটো মেয়েই বলল, মা আমাকে দাও, তেমন একটা খেয়ে কিছু হয়নি, যখন চাইল তখন মা নিজে না খেয়ে খেজুরটাকে, ওই খেজুরটাকে আবার দুই ভাগে ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিল, নিজে খেল না। আয়েশা বলছেন, আমি দেখি তো অবাক হয়ে গেলাম, কানতে লাগলাম, এলে আমি বললাম যে এই এই ব্যাপার, এমন মানে এমন অভাব মানুষের মধ্যে এমন আছে, আর এমনও মানুষ আছে যে নিজে না খেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য, ছোট ছোট মেয়েদেরকে মানুষ করার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, অভাব যে আয়েশা জানে না তা না, আয়েশা বড় লোকের বেটি, কিন্তু স্বামীর সংসারে এসে অভাব কাকে বলে দেখেছেন, দু মাস ধরে চুলো জ্বলে না, কি খেতেন, শুধু খেজুর আর পানি, রাসূলুল্লাহর পেটে কাপড় বাঁধা থাকতো, কি বলে আপনার পাথর বাঁধা থাকতো, অভাব জানি না, অভাব দেখে, যারা অভাব দেখেছে তারা সত্যিই কান্দবে চোখে, যারা অভাব দেখেনি তারা তো বুঝতেই পারবে না, অভাব কাকে বলে, অভাব কাকে বলে, অভাব যেখানে মানে টাকা পয়সা থাকে না, খিদে পেটের যন্ত্রণা, যেখানে মানুষ খাবারের কোন পয়সা পায় না সেখানে জানে, যারা জানে তাদের চোখে পানি আসবে। বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই মহিলার এই কাজের জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। এত বড় কাজ, এত বড় ত্যাগ শিকার, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আতাকাহা বিহা মিনান নার, অথবা জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিয়েছেন। এ হল কি, যে আপনি যদি নিজের পরিজন বর্গকে খাওয়ান তাহলে সেটা কি হবে, সাদাকা হবে, সাদাকা হবে নিঃসন্দেহে। আর একটা বিষয় হচ্ছে যেটা করলে সাদাকা হবে, সেটা হল আপনার নিজের খুশি, আপনার নিজের খুশি করতে গিয়েও সাদাকা হবে। কিরকম কথা, কিছু লোক বলল, ইয়া রাসূল আল্লাহ, যাহাবা আহলুদ দুসূরি বিল উজুর, যারা বড় লোক তারা তো সব সবগুলো নিয়ে ফেলল, তার মানে তারা দান করছে, তারা গোলাম আজাদ করছে, তারা হজ করছে, যত টাকা পয়সার যে ইবাদত সেগুলো ওরা করছে, তাহলে ওরাই তো সব সবের মালিক হয়ে গেল, আর আমরা যেগুলো পাচ্ছি সেগুলো করছি, সেগুলো ওরাও করছে, তাহলে ওদের সওয়াব বেশি হয়ে যাচ্ছে, ওরাই বড় বড় মর্যাদায় উন্নীত হচ্ছে আর আমরা নিচে থেকে যাচ্ছি। ইউসাল্লুনা কামা নুসাল্লি, ওরা নামাজ পড়ে যেমন আমরা পড়ি, ইয়াসুমুনা কামা নাসুম, ওরা রোজা রাখে যেমন আমরা রোজা রাখি, ওয়াতাসাদদাকুনা বিফুযুলি আমওয়ালিহিম, উপরন্তু তারা তাদের অতিরিক্ত মাল সদকা করে, এতেই তারা বেড়ে যায়, আমরা চাই ওদের সমান থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া লাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বিহ। আল্লাহ তাআলা কি এমন কোন ব্যবস্থা রাখেননি যে তোমাদেরকে তোমাদেরও সদকা করার ব্যবস্থা করা হয়েছে? কি? ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক তাসবিহ হচ্ছে সাদাকা। আর ফরজ নামাজের পরে ওটা পড়ে বলছি, ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক তাকবীর হচ্ছে সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বলা সাদাকা, কুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, আমরুম বিল মারুফে সাদাকা, সৎকাজের আদেশ দেওয়া সাদাকা, নাহি আনিল মুনকারে সাদাকা, আর খারাপ কাজ থেকে দূরে রাখা, বা কি বলে আপনার বিরত রাখা, মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করা, সেটা হচ্ছে সাদাকা। ওয়াফি বুদ্ই আহাদিকুম সাদাকা, এবং তোমার স্ত্রীর সাথে মিলন করাও হল সাদাকা। এ কোন কথা হল? স্ত্রী মিলন করলে সাদাকা। কালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর, একজন তার নিজের প্রয়োজন মেটাতে স্ত্রীর কাছে যাবে আর তাতে তার স্বভাব হবে, এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাআইতুম লা ওয়াদা আহা ফি হারামিন কানা আলাইহি উযর, কি মনে করো যদি সে তার নিজের প্রয়োজন মেটাতে কোন হারাম জায়গায় যেত, গুনাহ হতো? বলছে হ্যাঁ, জি হ্যাঁ, নিশ্চয়ই। কাযালিকা ইযা ওয়াদা আহা ফিল হালাল কানা লাহু আজর, সুতরাং যখন হালাল উপায়ে সে ওই নিজের খোদা মেটাবে তখন তার স্বভাব হবে। বিবাহ হচ্ছে দুই পাক্ষিক চুক্তি, এ নয় যে পুরুষরা নিজের খোদা মেটাবার জন্য বিবাহ করে, এটা ভুল কথা, কারণ স্ত্রীদেরও খোদা থাকে। আর এটাও নয় যে স্ত্রীরা নিজের খোদা মেটাবার জন্য বিবাহ করে থাকে, বরং উভয় পক্ষের সমান সমান কি আছে, উপভোগ আছে। কোন পুরুষ শুধু নারীকে উপভোগ করে না, নারীও পুরুষকে উপভোগ করে। এবারে যদি আপনি একজন স্ত্রী সে চায় উপভোগ করতে, আপনি যদি না দেন, আপনার অন্য স্ত্রী আছে কিংবা আপনার কোনো ব্যবস্থা আছে, আপনার স্ত্রী যৌন যন্ত্রণায় ছটফট করছে, সেই ক্ষেত্রে যদি সে পাপ করে তো আপনার গুনাহ হবে না? হবে না, হবে। তো সে তাকে যদি পাপ থেকে আপনি বাঁচান তো সাদকা হবে না? সব হবে না, নিশ্চয়ই হবে। আপনি নিজের খোদা মিটালেন, তারও খোদা মিটালেন তার জন্য। যদি আপনার নিজের খোদা নাও থাকে, অন্তপক্ষে তার খোদা মেটানোর জন্য আপনার জন্য কি জরুরি যে আপনি তার যৌন উত্তেজনা উপশম করবেন, আর উপশম না করলে পরে আপনার গুনাহ হবে। এই জন্য বিবাহ করার শর্ত হচ্ছে, বিবাহ শর্ত হচ্ছে বিবাহটি করবেন, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত। শর্ত কি? শর্ত কি? সেই শর্ত না থাকলে হারাম। শর্ত হচ্ছে সামর্থ্য, আর সামর্থ্য হল দুরকম, মানিস্তাতা আমিন কুমুল বা আতা ফাল এতে জওয়াজ, সামর্থ্য থাকলে বিয়ে করো। সামর্থ্য দুরকম, এক হচ্ছে তার ভরণ পোষণের ক্ষমতা বা সামর্থ্য, আপনি তাকে খাওয়াতে পারবেন, পড়াতে পারবেন, সমস্যা নেই, তাকে পর্দায় রাখতে পারবেন, তার আপনি হেফাজত করতে পারবেন, ফালাস। কিন্তু দু নম্বর শর্ত কি? তার যৌন ক্ষুধা উপশম করতে হবে, তা না পারেন তাহলে আপনার জন্য বিয়ে করা। যৌন খোদা উপাসন করতে পারবেন কিন্তু তাকে রাখার জায়গা নেই, তাকে খাওয়াবার কিছু নেই, তাও আপনার জন্য বিয়ে জায়েজ না। তাহলে কি করতে হবে হুজুর? আর যে বলেছেন হুজুর, যেটা বলেছেন, রোজা রাখতে হবে। কিন্তু রোজা তো দিনে রাখবো, রাতের বেলায় কি হবে আপনি বুঝেন, কিন্তু আপনাকে ব্যবস্থা একটা নিতে হবে। এই জন্য শর্ত পূরণ করে তা একটা মহিলাকে সন্তুষ্ট রাখা, এটা হলে কি হলো? সাদাকা। এই জন্য মিলনে সাদাকা আছে, যেহেতু মিলনে যদি আপনি তাকে সন্তুষ্ট না করতে পারেন সে ব্যভিচারের পথে পা বাড়াবে। এই জন্য দেখবেন সাধারণত যে পুরুষ মিলনে অক্ষম হয় সেই পুরুষের স্ত্রী তার বাড়িতে তার আত্মীয়র সাথে, যে কোনো আত্মীয়র সাথে লটপট, হ্যাঁ, ঘটপট হয়ে থাকে এবং নষ্টি ফষ্টি করতে করলে শেষকালে জামাই ষষ্ঠী হয়ে যায়। তো এগুলো তখন হয় যখন আপনি স্ত্রীকে সন্তুষ্ট না রাখতে পারবেন। এই জন্য সন্তুষ্ট রাখা হলো, সন্তুষ্ট করা হলো, আর এতে আপনার সব হবে, সাদাকা হবে। ব্যাস, এবার যাই অন্য এক কথায়, সেটা হল যদি আপনি কাউকে ঋণ দেন, তো আপনার তো মালিনী তো ঋণ কি দেবেন? যদি আপনি দেন, যা অল্প টাকাই হোক, আপনি অভাবী মানুষ, কিছু টাকা ছিল, আপনি কাউকে ঋণ দিয়েছেন, ঋণ দেওয়াতে আপনার কত সদকা হবে? অর্ধেক সদকা হবে। আপনি যদি কাউকে পাঁচ টাকা ঋণ দেন তো আড়াই টাকা দান করার সব পাবে, দশ টাকা দিলে পাঁচ টাকা, আবার কি চাই? বেশি টাকা নেই, আপনার কোন রকম টানাটানি, সচ্ছল মানে অসচ্ছল সংসার, তবুও কেউ ঋণ চাইছে ভাই, কি কেউ হোক আপোষের অল্প স্বল্প ঋণ, সেই ঋণ যদি আপনি দেন তাহলে আপনি অর্ধেক টাকা দান করার সব পাবেন। আল্লাহ আকবার, ঋণ করা দরকার হয় না? হয় না। আর বিনা সুদে ঋণ পাওয়া সহজ না কঠিন? কত কঠিন। গরিব মানুষের ঋণ, গরিব মানুষকে কেউ ঋণ দিতে চায় না। যদি আপনি ঋণ কারোর কাছে চান, বড় লোকের কাছে, আমি সৌদি আরব যাব, কিছু টাকা ঋণ দেন কিছুদিনের জন্য, আরে বাবা তোর তো শোধ করার কিছুই নেই, যাবি এখন কি হবে না হবে, হ্যাঁ সত্যি ভয় করে। আমি যখন আমার সৌদি আরব আসার সময় হয়, যখন মদিনায় চান্স পাই, তখন আমি কপটদক শূন্য, মাত্র 150 টাকা বেতন, যার কোনো নাই গতি সে করে, যার কোনো নাই, কোনো গতি নেই তো চলো ইমামতি করো, ইমামতি করেছিলাম মাত্র 150 টাকা বেতন। খবর এলো যে তোমার চান্স হয়ে গেছে, তুমি মদিনায় এসো। কিন্তু টিকিট আসে, মদিনায় গেলে পরে টিকিটও পাওয়া যায়, কিন্তু যেখান থেকে প্লেন চাপবো সেখান পর্যন্ত যেতে হবে, তো সেখানে যাওয়ারও পয়সা নেই। মাত্র 3 মাস হয়েছে বিয়ে হওয়া, ওদিকে স্ত্রীর ভরণ পোষণ, তার খরচ আছে, কোন দিকে যায় কোন দিকে যায় না, এই যে টানাটানি সংসার, শেষকালে হাত পাততে হলো লোকের কাছে ঋণ। প্রথমেই আমি যেখানে চাকরি করি, যে মসজিদে, সেই মসজিদের ফান্ড থেকে আমি ঋণ চাইলাম, যে আমি মদিনা গেলে ইনশাআল্লাহ আমি শোধ করে দেবো, তো আমাকে কিছু টাকা ঋণ দেওয়া হোক। মসজিদের মতোয়াল্লি পরিষ্কারভাবে জবাব দিল যে মসজিদে কোনো ফান্ড ফান্ড নেই, আমরা কোন রকম চাঁদা করে আপনার বেতন চালাই। কত টাকা বেতন? 150 টাকা। এবারে কি করব? একবারে খাড়াখাড়ি জবাব। আমি এক মাদ্রাসায় পড়াতাম, ওই গ্রামের মাদ্রাসায় পড়াতাম, তো মসজিদ থেকে মাদ্রাসা যাব, আল্লাহর কসম করে বলছি, মসজিদের দরজা থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত আমার চোখের পানিতে চোখ দুটো চোখ ভেসে গেছে, রাস্তা দেখতে পাইনি। অন্ধ মানুষ যেমন রাস্তা চলে, ঠিক সেইভাবে চোখের জলে ভেসে ভেসে রাস্তায় মাদ্রাসা পর্যন্ত গেছি। কি জন্য? এই হতাশায়, এই নিরাশায়, যেখানে চাকরি করছি সেখানেও এতটুকু ভরসা নেই যে কিছু টাকা ঋণ দেবে, দিল্লি পর্যন্ত যাব। সৌদি আরব যাওয়ার টিকিট চাইনি, দিল্লি পর্যন্ত যাওয়ার টিকিট, তাও ঋণ চেয়েছি, দান চাইনি। এইভাবে হেঁটে মাদ্রাসা পর্যন্ত গেছি, যে মাদ্রাসা যদি কারো কাছে পাওয়া যায়, চোখের পানিতে হাবুডুবু খেতে রাস্তা দেখতে পাইনি, হেঁটে হেঁটে মাদ্রাসা পর্যন্ত গেলাম। সেখানে এক হুজুর ছিলেন, আল্লাহ তাকে জেজায় খায়ের দেখ, তাকে বললে, বলে আমাকে বলছে, আব্দুল হামিদ, এ দুনিয়ায় কাউকে পাবে না সাথী, এ দুনিয়ায় বড় স্বার্থপর, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে ঋণ দেয় না, এমনকি মসজিদের ইমামকেও ঋণ দেবে না, কারণ যদি তুমি ডুবিয়ে দাও, মেরে দাও, আমি তো কারো ব্যক্তিগত মার যাবে না, যাই তো মসজিদে যাবে, তাও দিতে রাজি না। বেশ, মসজিদে নাই, তুমি তো মতোয়াল্লি মানুষ, বড় লোক মানুষ, তুমি নিজের পক্ষ থেকে দিতে পারো, তাও দিল না। শেষকালে বেচারি ও নিজের থেকে যাই হোক, যে কোনো যেমন ভাবি হোক, মাদ্রাসা ফান্ড থেকে হোক কিংবা কোনো ভাষাকে হোক, ঋণ দিয়ে আমাকে দিল্লি পাঠায়। কিছু লোক ছিল বাইরে থেকে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, আল্লাহ থেকে জায়গায় খায়ের দেখ, কিন্তু আমি জানি যে এক ঋণ চাইতে গিয়ে যদি ঋণ না পাওয়া যায়, কত বড় ধাক্কা মানুষের মনে লাগতে পারে, যখন ওই টাকার বিশেষ প্রয়োজন হয়, পায়ের তলায় মাটি থাকে না, তখন মনে হয় আমি যেন শূন্যে ভাসছি, ভাসন্ত মেঘমালার মতো ভাসতে থাকি, হাওয়া এদিকে এলে ওদিকে, ওদিক থেকে হাওয়া এলে এদিকে, যেদিকে হাওয়া যায় তার বিপরীত দিকে ছুটতে হয়। এ হচ্ছে কপটদক শূন্য মানুষের অবস্থা, যে মানুষের কোনো চারা থাকে না, কোনো উপায় থাকে না, ঋণ করতে হয়। এই জন্য ঋণ দেওয়াতে কি আছে? স্বভাব আছে। তবে হ্যাঁ, ঋণ দেওয়াতে পার্থিব্য কোনো লাভ নেই, যদি পার্থিব্য লাভ চান তাহলে সেটা কি হবে? গোনা হবে। এই জন্য ঋণ, ঋণের গুরুত্ব এত যে তুমি একজন মানুষকে সাহায্য করছো, তাকে শোষণ করবে কেন? এই জন্য দিলে স্বভাব, আর যদি কোনো ফায়দা নাও দুনিয়াতে, তাহলে সব থেকে ছোট গোনা কি? মায়ের সঙ্গে ব্যবচার করবে তুমি। যদি কাউকে ঋণ দিয়ে সুদ খাও, 5 টাকা দিয়ে 5.5 টাকা নাও, কি 100 টাকা দিয়ে 105 টাকা নাও, তো মায়ের সঙ্গে ব্যবচার করবে। তারপরে তো বড় বড় আরো 70টা গোনা আছে, সুদ খাওয়ার গোনা, মানুষকে সহযোগিতা করো, কারণ এই মানুষ, যে মানুষ ঋণ করতে যায় ওই ব্যবসা বাণিজ্যের জন্য না, সাধারণত নিজেদের খাওয়া পড়া ইত্যাদির জন্য, তারা বোঝে যে হ্যাঁ এর দরদ কতটা, এর গুরুত্ব কতটা। যাই হোক, তো এ হচ্ছে ঋণ, ঋণ দিলে পরে অর্ধেক সাদাকা। আর যদি কোনো মানুষকে ঋণ দিলেন, সেই ঋণ দেওয়ার সময় হল রমজান মাস। রমজান মাস এসে গেল, ঋণ শোধ করতে পারল না, এই জন্য মানুষ ঋণ দেয় না, তাই না? শোধ করে না বলে, টাকা মারা যায় বলে দেয় না। আর আত্মীয়কে দিলে তো দুটোই যাবে, দুটোই কি, টাকাও যাবে আত্মীয়তাও যাবে, তাই না? এই জন্য মানুষ ঋণ দিতে চায় না, মিথ্যা বলে, নানা রকম মিথ্যা বলে। আর যারা বিলাসিতা করার জন্য ঋণ করছে তাদের কথা আলাদা, তারা তাদের জন্য বিশাল অন্যায়। তো মোট কথা হচ্ছে, যদি রমজান মাস এলো সে শোধ করতে পারল না, আপনি চাইলেন হুজুর কিছু মনে করেন না আমি পারলাম না, এইখান থেকে আপনি তো ঋণ দিয়েছেন, মনে করুন 1000 দিয়েছেন, 500 টাকা সদকা হয়ে গেছে, কিন্তু যখন শোধ করার সময় এলো তখন সে শোধ করতে পারল না, আর আপনি তাকে সময় দিলেন, ঠিক আছে আরো দু মাস সময় নাও, নি তুমি চেষ্টা করো শোধ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুআসিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকা, যে ব্যক্তি এই শ্রেণী ঋণ পরিশোধে অপারগ লোককে সময় দেয়, ঢিল দেয়, তাহলে যত টাকা ঋণ দিয়েছে প্রত্যেক দিন তত টাকা দান করার সব হতে থাকবে, দেখছেন? তবে কি নিয়ত থাকতে হবে, কাবলা ইহিল্লাদান, হ্যাঁ না, এখানে হচ্ছে কি কাবলা ইহিল্লাদান, এটা কি বললাম, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকা, এটা হচ্ছে ঋণ পরিশোধের সময় আসার আগে। আর যদি ঋণ পরিশোধের সময় আসার পরে এটা দেয়, ফাইজা হাল্লাদাইন ফানজারাহু ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকা, তাহলে প্রত্যেক দিনে তার ডবল, যে দান যেটা ঋণ করেছে তার ডবল সাদকা তার আসতে থাকবে। তাহলে বুঝেন কিভাবে আপনার সাদকা আসবে। আর সংক্ষেপে আর দুটো কথা বলে দিই, ফরজ নামাজের পর যদি আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহ আকবার কিংবা 33 বার আল্লাহ আকবার বলে একটা দোয়া আছে পড়েন, তাহলে আপনার সাদাকা, বড় লোকদের সাথে সাদাকা করার সময় সব। একটা হাদিস শুনলেন, এই সাহাবীরা প্রতিযোগিতা করতে চাইলেন বড় লোকদের সাথে, যে ওরা এসে করছে এই করছে, ওখানে তো আলাদা কথা বলা হয়েছিল, এখানে বলা হয়েছে তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহান আল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহ আকবার পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে তোমাদের জন্য সেটা সাদাকা হবে। এই কথা শুনে খুব আমল করে দিল, করতে লাগলো কারা, গরিব মানুষরা। আর আস্তে আস্তে বড় লোকদের কাছে খবর পৌঁছে গেল, বড় লোকরা শুরু করে দিল আমল করতে। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুশকিল হয়ে গেল, কি হলো? বলে আমাদেরকে যে আমল শিখিয়ে দিয়েছেন ওরা তো করতে শুরু করেছে, তাহলে তো আবার সেই রকমই উচ্চ পর্যায়ে ওরা চলে গেল। তাহলে বললেন, জালিকা ফাযলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহ দিয়েছেন তাদেরকে, বড় লোক মানুষ, এ অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, তোমরা আমল করতে থাকো। আর তারা আমল কেমন দেখছে, আমল করার আগ্রহ দেখছেন, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, এই হচ্ছে ভালো জিনিসের প্রতি আগ্রহ। আর একটা শেষ কথা বলে দিই, সেটা হচ্ছে যদি আপনি সাদকা করতে না পারেন, একজন গরিব মানুষ এলো, হেলাল ভাই আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করতে, ভাই আজকে আমার ভাতের চাল নেই, আপনি এমন, আপনিও নিরুপায়, আপনারও দেওয়ার মতো কিছু নেই, অবশ্য অনেকে নেই বলে, মানে কাছে নেই, ব্যাংকে আছে, সেটা আলাদা কথা, কিন্তু আপনার কাছে সত্যিই নেই, আপনিও গরিব মানুষ, এই জন্য তো আপনার সদকা হবে। তো আপনার কাছে চাওয়া হলো, আপনি কপর্দক্ষ শূন্য, আপনি নিঃস্ব, আপনি দরিদ্র, আপনার নেই, তো আপনি বললেন, ভাই আমার কাছে তো নেই, তো চলো গে শাহজাহানের কাছে গেল, গেবু শাহজাহান ভাই এই লোকটা বেচারি আজকে খাবার নেই ঘরে, তো যদি 5 টাকা দিয়ে সাহায্য করতে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেলাল ভাই আপনি বলছেন ঠিক আছে, 5 টাকা আমি বের করে সেই গরিবকে দিল, 5 টাকা শাহজাহান দিল, 5 টাকা সদকা করার স্বভাব হলো, মাঝখান থেকে হেলালেরও 5 টাকা সদকা করার স্বভাব হয়ে গেল। কেন? মান্দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলে, ফালাহু আজরু ফাইলে, যে ব্যক্তি কোন মঙ্গল কাজের নির্দেশ দেয় তাহলে পরে সে মঙ্গল সম্পাদনকারীর মতোই। হাদিসে আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, ফাকালা ইন্নি উবদিউ বি ফাহমিলনি ফাকালা মা ইনদি, আমি আমার কি সওয়ারি নেই, তো আমাকে সওয়ারি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে নেই। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনা আদুল্লুহু আলা মাই ইয়াহমিলু, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি যে তাকে, এমন লোকের কথা বলতে পারি যে ওকে সওয়ারি দিয়ে সাহায্য করবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলে, যে ব্যক্তি কোন মঙ্গলের খবর দেয় তাহলে সে মঙ্গল সম্পাদনকারীর মতো সব পায়। যেমন উদাহরণ দিয়ে বললাম, পাঁচ টাকা নিজে দিতে পারলো না কিন্তু তার কাছে নিয়ে গেল কিংবা বলে দিল আমার কাছে যাও সে দেবে, আর ঠিক দিল, সে মাঝখান থেকে সাদকার স্বভাব পেয়ে গেল। এই হল মোটামুটি গরিবের সাদকা, নিঃস্বদের সাদকা, যে টাকা পয়সা ব্যয় না করেও সাদকা লাভের স্বভাব অর্জন করা যায়। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, যারা আমরা টাকা পয়সা দান করতে না পারি তারা যেন এই শ্রেণীর সদকাগুলোও করতে ভুলে না যাই। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।